بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله سبحانه وتعالى وحي قرباني كم نفس بس مرغر هدكين وإنما توفون أجوركم يوم القيامة هذه هم كشور تيباميهن تيباميهن أجرت برابر الدبين قيام الدوهغا فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আদি নারকাইন দুরকুরবি স্বর্গ বেদ্দি জমিহা দন্নাশে ফাই হামা কশওয়ারুং এনা কামিয়াব বেজ্জে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আদি দুনিয়া গে দিরিউলং কেহিদেনি ইচ্ছে কামুগা আমেনু বিনুয়ে আল্লাহ ওয়াহি কুরবানি কুম মে নাফসে বিসমারু গে রাহা দেখেনে মারওয়ানে মারওয়ানে দেন এ গে মুরাদা কি মারুগে সাকারায় মারুগে সাকারায় এই কমে মি হকস আন্নান মারুগে সাকারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেফান আবহার বাডায় গেনেবি বালিগা একলেফান বিসর তাকলিফ জেহি বাডায় গেনেবি তিন হাতার মি হুঙ্গে হুং একলেফান জেহি বাডায় গেন আদি একলেফান একলেফান গ মুন ফুলু মাতিগা একলেফান সাল কোলেন আলুবা হাসে বাডায় গত মুন সাল কোলনাং গাবা আদি হাদিস ফুকরা মুন গেন দিয়া ইন্না লিল মাউতি লা সাকারাত আমাকে সবার মারাবে এ সাকারায় থাকে এবাহি মারু মুগে কুরি গা হেউলা ফামি হা বেস তাকলিফু জেহেন এ তাকলিফুং এনা ফাফে ওয়ানাম এ ফাফাফু হই গেন দান এ তাকলিফ তাকুং এনা এনাগে মাচ্চা ফাফে ওয়া কামু গা ওয়ানাম এ ফাফতা ফু হই গেন দান কুম মে নাফসেস মারু গে রাহা দেখেন এবাহি এক কবস মারু নু এন হুন নানে এক এক কুবস মারু নু এন হুন নানে ও উরি হা মাখলুকুন আল্লাহু মারু হিপ্পামানে কুম মে নাফসেস গে মারু এবানি লিউ বিফা আজালু খান্ডা এলিফা ওয়ানি কুম মে নাফসা কবস এ আজালু আও মা একুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ নাফসে গে মারু হিপ্পাওয়ানে মালাকুল মাউত ফুনুবানে মি ইবস মিহাকা ইনকার করেন হাকিকাতেন নো সো এহেন নামা ইবস মিস্তাকুন গাফিল ফাওয়ানি এমমে ইবস কবুল করে হুরি হা দীনে গে হলু রিং কবুল করে আছে মি মারাকি এহেন নামা ইবস মিস্তাকুন গাফিল ফাতিবি মারমাতিং এহেন বেগিং হিও আমাল কুরমুগে ফুরসাত মিস্তাকুন না লিবিগেন নু দানি হিও আমাল কুরমুগে তাওফিক নু লিবেনি এহেন বেগিং মারমাতিং গাফিল ফাতিবি তিবে এম মারমাতিং হাঁদা কুরাং এবার জিহে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওরা গিনা কান্তাত্তা বায়াং কুরা ব্যাফে ওরা গিনা কান্তাত্তা হুগা মারু হাঁদা কুরুং এবার হরে বায়াং কুরা ব্যাফ সালেকা রসুল্লাহ মাদিস কুরবানি মিস্তা হুগে হিত্তা হুগা দাবার জাহায় দাগান্ডুগা দাবার জাহা ফাদা দাগান্ডুগা দাবার জাহা ফাদা মিস্তা হুগে হিত্তা হুগে দাবার জাহায় কিলা বুয়ে হিত্তা গাফিল ওয়েগেন দে আল্লাহুগে জিকুর কুরমুং গাফিল ওয়েগেন দে আলো কান্তাত্তা কুম মিহা গাফিল ওয়েগেন দে গুরুয়ান কিয়ম গাফিল ওয়েগেন দে এই দাবার জহম গ মুরাদ কি আল্লাহু মাতিন হান্দ মানে তুং ইনসানা এনু বা কান্ত তাহু গ তেরে বাদে গেন দিউং হেও কান্ত তাহু মাতিন হান্দ আনে তুং এই দাবার জহম কি ইতু গ দাবার জহম কি আসাবে কানু দন্নানি কো বা হে এগে শিফা কি নুমাতা এ সাফ ওয়েগেন দানি কোন কামে কুরি মাহে আসাবে কান্দ ফামা জিলাউহা দেন এসি হি সাফ করে বেনি কি না কুং হে কোন কোন আমারে কোক গেন হে এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাসরাত তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরুল মাউত এই গিনা গিনা গুরুয়ান কিওমা আদি মারমাতিন গিনা গিনা হাদা করমে এবা মারমাতিন গিনা গিনা হাদা করিমা হেও আমল করমাং এবা বাহারে লিবে এবা ফুরসতেন এবা লিবি গেন্দে মিহা আল্লাহু মাগর রুজুউমা আন্নাবারেন এই এনে বাহার ওয়ালা দে কামেন এই মারমাতিন গিনা গিনা হাদা মা করুন আল্লাহু মাগর রুজুউমা বাহার ওয়ালা দে কামেন এই এমা মারমাতিন গিনা গিনা হাদা করান জিহে মারু ওয়ানেখান গাবুলু কুরি নামাবেস আলগন্ডমেন এ মারুগে মাতি মিতিবি গাফিল ওয়ে গাফিল ওয়ে তিব্বা ইয়ান্নানি মালিকুল মাউত দেন হে দেন এ বিসকোতে নন নানে এ বিস মিয়াকা এই সাবুগে দিই নাফসু গোয়া হে রোয় হাদানে মালিকুল মাউত দন নওয়ান আদি ফারত মান নফরুসত দেশে আদি ফার ফোন ওয়া দেশে দুনিয়া এতি মান নাহি আমল কুর মাট্টাকা এহ নামাবেস দেন নুলি বেনে ফুরসতে আল্লাহ মানি নিয়া খান্ডা আলু ওয়াফা এ মারু এ বাগুতু জেহুমা ফাহুগা এম মেহিদু কোলেবেস লাসনু কুরাবানে কামুগা walan yuakhirallahu nafsan idha jaa ajaluha. Allah hai kurabani e vis nafsaka e nafsuge maru auma fahuga e nafsuge ajalu jehuma fahuga emme hindu kole vis lahennu kurevene gendawana Allah subhanahu wa ta'ala itamme warar roya hadis kuryas ema ghafil wegen tibba mi annan malakul maut mistakum marmatin ghafil we tibba nubayakan tattahuge tirega kuryara gos tibba malakul maut mi wadaya gannawani adaagin ena gamaru hippawani den onna ne den evs kote ema komme miyaga sallallahu alaihi furusate devva fa mi duniyega mi duniye mi oti duniye mi oti narakan salaame masahi kurumabbes adi swarga wanu masahi kurumabbes mi oti hama duniye ena komme insana kavis furusate libi genve e furusatuga furi hama gotuga beenun hifamiha ei buddhi veriya ki e furusatu gellu alaamiha ena hin hawa nafsatta baavegen hin ehi gowaha kantataka ena lembi ekamuga ena masakte kofi kamuga wanama ena ka kamiyaben nei efada mi hunaka kamiyaben nei emma e komme mi heggeves maru awumuga kurin allah ego wale bani mi heka tauba uma allah ego magar rujuwa uma bagutu awumuga kurin komme mi hegge furana se wani liuvifa baki bagutaka ajale devva se wani e bagutu hama auma ekuga allah subhanahu wa taala gendawan allah e kurabani komme nafse ves maru gera ha dekene ege maane ki huriha makhlukun maru allah gendawane malaike be kalun ves maru gendane huriha insaanu ves maru gendane mi duniya du ko fadane huriha emmen adi hodi huriha mudata ke ves du ko fadani mi duniya ge warta veriya ki allah subhanahu wa taala huriha emmen di ma fahuga huriha ache hunana ha bimmatiga e huriha ache ge warta veriya ki allah subhanahu wa taala walillahi mirasus samawati wal ard allah shewani urutaka bimuge miras urutaka bim warta wa farata ki allah he huriha emmen daane huriha ache du ko fa ek kabbe sam ek chevves nu gende vena akhirata ka ama emmen da huri husata e nang e du ho go faada ko de ne che kena ge heo amalu den allah me korwani ti ba mi hun heo amalu ko fa wa na ma duniye ga ege ajru allah de wa na ege yame du ho ga ege ajru barabar allah de wa na it evves min bare unyen nu kurbane allah korwani inna ma tuwaffawna ujurakum yawm al qiyamah ama kashrun ti ba mi hun ge ajru ta qiyamah duho ge barabar ti ba mi hun de vene biruganna kanu jeen duniye ga algon me imtihan hada fina ma ege bai far ustad teacher mi han oligen enage enang hakgwa marks nu devi dana kama faharage kujja ku birugen faane eden insaanan taami e bai faharu hama ehen kujjek ge number min dana ehen kujja kas diwa natija ehen kujja kas diwa ekama mitanga biruganna kanu jiye sababaki allah badal we devwani ajru we devwani egen minbaren uniwana kama biruganna kanu jiye sababaki allahi oli ekalaange evvesechen oligen nuwe ekalaange handuma fulu nunete evvesechche ema ekalaange avan hanave gen nuwe evvesechche adi ekalaange kushen nume kurawane ema ekalaange ujura barabar devwane e hewamal kurimi hunna egen minbaren uniwedane kamakan evves miyaku biruganna ka nujihene den allah e kurawani aslu kamiyabiya ki kobakan aslu faasuma ki kobakan wahi kurawani faman zuhziha anin nar narakaen dur kurevi yame dohuga narakaen minju kurevi wa udkhilal jannata swarga veddi jemiha ena e hagigi kamiyaba kon e kamiyabui narakaen dur kurevi narakae dan je je ayuti na kamiyabeva e hunu gada narakae ka katto ke kureveni duniya gali fana vure tanuge hunu kan gada duniya gali fana vure hunu haiddiha guna narakae gali fa duniya gali fana ge sketen nokure ashabe kan mes dan dinne allah ge rasula allah ge rasula e duniya ge ali fam ves mihakan azab allah de matta ka fu de nun he andal matta ka te demme duniya gali fam ves mihakan azab de mihako andal matta ka fu de hadis ul qurbani ge macchan adi haiddiha guna ituru kuna fas tulas nu guna ituru kura une ge macchan haiddiha guna hun narka ga ali fam duniya ge ali fana vure wahi qurbani e naraka minju kuravi swarga veddi jemiha e niyamatu ge gochchavade jemiha ena e kamiyabuvi ena fasu kiha ufale vane ena evre bodu ufale nei yame dohuga narakaen minje kuru swarge swarge vanamatta ka ena fas libe hinduga evre bodu ufale nei ena ena dannawane ha um qurau kitabia ena ufalun gos ena dannanti manna ke fain nikan kiyal balare inni dhonantu anni mulaqin hisabia timanna yagin kurime miyadu timannage mi natija timanna baddalwana kama mulaqin fahuwa fi 'eeshatin radiya ina wahushi ruhun libigem wa aramu diri ulumeg gaye fahuwa fi 'eeshatin radiya fi jannatin 'aliya ufuligem wa mati veri soruge gaye na wahushi qutufu hadaniyata ange rizqu enan ayfora hamage fasihin hasilu kurave hisabu ga hunnane etange meva ta ena fasihen hasil kurave hisab go hunnane qutufu ha daniya den nubami ha enage fain ena libe ani kana vata ena nguti na kamiyabe narake vannan je fei hagigi na kamiyabakun na kamiyab vi mi ha rasulullah sma hadis kurabani asabe kala rasulullah sma hadis kurabani emme bodu fagira hika ko emme bodu fagira hika ko asabekun dannawani timannamen emme fakire gotuga balani malla dinara lahu wala dirham dinara dirhamen emi hege gatu ganu ami haa e emme bodu fakire kam garan balani hadis qurana di en nune emme bodu fakiru mi haa emme bodu fakiru mi haa ki giyamet do hoge ena ade warag gina hewa amal takin ifaa farubata tabbaru ge hewa amal tan ifaa ade ehna mes kinam mi wani mi istakun annam fashani ekak wasmana allah ge hadrat tan astanawani allah e mina wani timanna ge jahafa aneka koyas dannawan timanna giba buna fe minawani aneka koyas dannawan timanna detrahas daire fe aneka kudayas dannawan timanna gatulu ko fe wani migotta mistakunge shakwa tangannane endo allah wahi kurawane e mistakun nan e mihunge nan ena evi aniyaveri kama evvara enage hiyokantattakun neguma emme fahun e hagguwarin as nunimene enage huriha hiyokantattaken huswa ayrus den kinetto allah addani emme fahun e mihunge nubayakantattan enage bolajjaha ena narakaya baddawani narakaya baddawani e dohuge evvesechennu amiha ei emme nikameti vegen vaamiha allah ki eto qur'anu ga wahi qurwani faman khaffat mawazinuhu fa ulaika alladhina khasiru anfusahum wa ahlihim yawm alqiyam khasiru anfusahum e mihegge heokamuge tilafai luivejje miha dannashe ei hagigi nakamiyabakun nakamiyabu vimiha emihe gihio kamuge tilafai luwejje me fa ulaika alladhina khasiru anfusahum yawm alqiyama emuna qiyama dohoga emihunge nafsuta gelleni kolli mihunne adi nakamiyabu mihunne emihunna ki kom meyakas narakae min jukurevis woruge weddijje miha ei hagigi kamiyabakun kamiyabu vimi haki e kamiyabu libeto masakke kuram bi huriha emmen ves edwahoga jamaawane huriha emmen edwaha edwahattaka jamaawane hurihaammen edwaha ki ei edwaha medu evve shakke vaadu wahennu ama duniyege midwastan anna fadan edwasannane sawbaki ei fahella fast vaadu wahennu adila avasveswaane duwahennu edwaha ki ei kanda eligen vaadu waha kalli uvvi fawani edwas evves makhulukan allahu ekan anga vaade vafe ne giyaame vaane vagute evves insa evves makhulukan allahu malaike bekalaka ves anga vennu devva ekamaku evagutu wani li uvvi fa ehen kamun duniyem mi faaitu wegenda komme duwa haki umurum wasmadu wegenda duwa he adi giyamid duwa ha kayar wegenda duwa he ekama visnan e baji halu gonu men visnan je migota visna afina mal gonu menge hayan islah wegenda an shakke visnei mikan tatta kan gonu men visna nama umurum mini duniyem mini wegenda duwa haki umurum was faaitu wegenda duwa he mara ena kayari wa duwa he ei ena ge maru wasmani liu vifa edwa ha ves kayari wegenda duwa he adi qiyamid duha ves kayari wegenda duwa sabaki qiyamid duwas swane duwas oti allah ge hadratu ga liye nimifa itru badalen yakat nanane den allah wa qur'an wa mal hayatud dunya illa mata'ul ghurur ali dunya ge diriulun ke hideni vecche kamuga menu inuwe dunya ge diriulun magi ke hideni vecche ke allah me wahi qur'ani sabaki dunya ge dalatakan insana helligen dani dunya ge dalataka duniyega dalatakan insana heddigen dani ei duniyega heomagun hinguma ki undagu kame ei imtihan takin allah kurimati kurawa eba heomagun hingan dima kurakon me mihaka ehen namas nubamagun warfasi hen kuriyad devidan sawba kiyana ehi teriwane shaytana eba hari ena ehi terimotta ka shaytana eba hari ehen kamun nubamagun di warfasi hawan ena kamma agina musiba ettaken ves allah kurimati chen kurawane sawbaki allah alakan nuba yakan irada kurawa fi ena ibadu kollawa ena madatu allah ge madatu ena mahrum kurawa ena faafatahu ge teriyan allah ena du kollawani ei giyamet do ge enage e saza barabaran allah dev mattaka ehman heumagun hinguma ki ei undagu kame duniyega ehkam allah wei kurawa fani duniyega dirulama ki ei ke hideni vechege sawbaki duniyege dalataka gina mihon etibe helleni allah subhanahu wa taala miyo riitiko miyo faalako dalil to bayan kurawa fawa irwes adi swargege maga narakaage maga rangalang ekalange bayan ko devwa fawa irwes insana e helligen edani duniyege dalataka shaytani fiyawlataka ena helligen edani ei duniyake allah zina etteri kurawa fani nubami hunna duniya zina etteri kurawi allah ekamako duniya ki warak kuda kuda echan allah ge hadratuga rasulullah sma hadis bulqura wah wani duniya ge agu madri fiyeng ha barabar wi kamu gawiyas allah subhanahu wa taala mi duniya ka faraka fem fo de vesu de bi he ka faraka fem fo de vesu de bi e ha kuda kuda ichche ke duniya ki hame kan imtihane go ache go tuga allah mitan lavwa fi mani akhirang ei hagigi manzil kamu ga allah lavwa fi mani allah heddevi rasulullah hadis kun allah satay ka rahmai heddevi satay ka rahmai ege tereng emmi rahmate du kolle bi duniya emme rahmate e rahmatu ke sababu mussandi kamuga mi ulani e rahmatu ke sababu mamma darifulang oga terivani e darifulu ke sababu bappa darifulang oga terivani emme rahmate muli insanun dir ulum medani e rahmatu ke zariya in duniya ka visnawa emme rahmate den ane nuwa dihanuwa rahmat ko ba allah subhanahu wa taala suwaru ge nuwa dihanuwa ni rahmai labbafani adi itur e rahmai Allah itur kurava sate ka hadda wa suwaru ge le adi suwaru ge mi skol gas madu mi ti be huriha insanu ge teren gina mi hunnar ka dang oti adi mad ege madu baya ku suwaru ge dani e madu baya Allah subhanahu sate ka rahmai labba iruga ki ha ufale ge mi hunulena emme rahmate mi ti duniya labba muli duniya qaim mi oti emme rahmate ge sababun adi sate ka rahmai Allah suwaru ge ge balavva mi stahun ki ha ufale ge tanga ule hundan pamyakas duniya ki waran nikamati ichcha Allah subhanahu wa taala ge hadratuga adi duniya ki mistakuna ke hide ichcha kamuga Allah e wahi kurawani ebahi duniya ge dalatang e haves phonik e haves riti kula waram insana tabawen edani duniya ge dalataka Allah ge irshadaka insana tabahen nuwe den Allah me wahi kurawani la tubulawunna fi amwalikum wa anfusikum wa la tasma'unna min alladhina utul kitaba min qablikum wa min alladhina ashraku adhan kathira wa in tasbiru wa tattaqu fa inna dhalika min azmi al umur Allah me kurani tiyabami hun imtihan kurawenete tiyabami hun ge mudalunna tiyabami hun ge nafsutakum ebahi muda Allah bay far unikol labba e muda unikol labba to kinam mi hunna miwani ena nulahiku mussandi kamuga hutta kulliyaka faqiru wagandiyai imtihan kurmani yak ege machin ena ketteri veto subhanallahi gina mihun ketten nukure ena hera goa ichi dulun gina mihun nan adi huture ichi gwani nuwata taqdirang ena ayebu kiyani mimbarang ena ayebu kiyani mi allah subhanahu wa taala insana ketteri veto imtihan kurabani mihage muda uni kollang allah heba imtihan kurabwa wa anfusikum adi tiba mihuga nafsuta nafsutakum bas allah imtihan kurabba e bahi bai far furana du bala hisaba bas imtihan ba kurimati furana du bala ngabe jeba far miha ke nafsak gellum ba hisaba ngabe de enak imtihan e habar goda vegen ngabe de e allah subhanahu wa taala e diwodi gannawani e ketterin faala kurabun iman kamati sabitu ati mihun faala kurabun kalang e diwodi gannawani allah me kurabani tiyabami hun na mudalum bas allah subhanahu wa taala tiyabami imtihan kurabwanate adi nafsutakum bas imtihan kurabwanate adi aning imtihan ane battaroge imtihan me age wahakam bayan korwani wala tasma'unna ai hama yaqin wasti abami hum ahanate min alladhina utul kitaba min qablikum tibami hum kurin fayd deunu mi hunge kibain ebe yahudina nasoran kibain tibami hum ahanate wa min alladhina ashraku adi mushrikun ge kibain adan katiran tafat taklif ge bastan ahanate tibami taklifu tan emi hunge kibain jehenate tibami hunna emi hunge faratun malama itang emi hun qur'anate tibami hunna yahudina nasara na allah shariyu kurimi hun emi hun tibami hunna malama itta qur'anate de mu'minun ge sifat allah ki kina mi bayan qur'ani allah maida suratu ga allah hi qur'ani tibami hun murtad wajjiya tibami hun man yartadda minkum an dinihi tib emi hege dinun emi murtad wen gosiya allah subhanahu wa taala ehem bay hugennawane tibami hunge beena mennete ehem bay hugennawane emi hun Allah jas Allah ge imtihan ta ketteri wanete adi emihun emi Allah ge mauga emihun akurimati ba malama ittaka eves jehelmen wanete eves jehelmen wanete tafatu malama itta tafatu bastan emihun raddu ge annane ekama ku echisaka emihun jehelmen ves wanete la ya khafuna la umata laim emihun malama kurami hegge malama ta ka jehelmen ves wanane Allah me kurawani hama yaqin ves iman vejje iman vejje me tiba emihun bunafiya mimi ismihu kiben tiba emihun tafatu ba vetta hoga takulif tan annane wa in tasbiru tiba emihun ketteri vejjenama wa tattaqwa taqwa vejjenama fa inna zalika min azmi al umur ei varang hardana azumekei varang hardana iman kamekei hardana iman kamekge veri mihakan nuni keten nukure vene adi takwa veris nu vene tiba emihun takwa vejjia adi ketteri vejjia ei hardana azumeke hardana azumekge veri yakan era vegen daane na دين الله يقرون وإذا أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون الله وني أهل كتابه كبين أهدو كشور قرب أي إبامهم كفيته كإبهر رسول الله صلى الله عليه وسلم كنبوبة بيان كريفة رسول الله صلى الله عليه وسلم كصفة فلتب بيان كريفة إبهاري يكاليفانك حق رسولكم بيان كريفة إبهاري الله أهل كتابه كبين أهدو كشور قرب وني لتبيننه للناس تيباميهم يستكون بيان كدن جهين أي حق رسولكم يكاليفانك نبوبة ekalege faanang ibaawale mun kiirti qur'aan ei haggo foikkan tie baami hum mistakuna bayan ko den jene haygo to mi baami hunan allah e zimma levvi mi baami hun ekama ko mi mi hun furagas dini ekama mi mi hun ekama furagas dini allah mi bahi qur'aani ahdu kashawaro hippevi me timan allah e mi hun ga kibaen ahlu kitabin e kibaen ei kon ahde tie baami hun ekalege faanu ga nubuwwat mistakuna bayan ko den jene ei haggo rasulukan adi ekalege faanu ga macha baawale mun kiirti qur'aana ki ei haggo foikkan tie baami hun bayan ko den jene sababa ki taurata injil go tilie wi faiwa haka nan ga bayan ko rei faiwani ekama ko kihinan mi wi wala taktumuna huwa tie baami forwaagen wesnumaane kam wang hana ko genwaane ei haggo rasulukan emuna ei ge haggo rasulukan ekama ko mi hun bayan en kuri forwaagen tibi ekama ko mi hum mi hedi gota ki allah mi ahdu ka shawru hippei ma fana bazu wa ra dhuhurim allah ga hadu furaga hang illali allah ga hadu furaga hang illali mi hum ahdaka wa fatir yanwi washtaru bihi thamanan qalila adi mi hum duniye ge faida kolen yang hasil kolli duniye ge faida kole duniye ge faida kole kine ei mi hum makka ge mushrikun mi hum ge ga tabiya mi dani masalatan olon filwa makkaage ahul werin emihon gahdya emihon mibran ye kareem kiti hama rangalo haggu mati gae ama haggu diim mati gae titi ti go tatti be se sari to ege ei mi mihun duniye ge emihon barak gina fa sa e chili bon makkaage mushrikun ge kibain emihon eti bi diin emihon saabit ko dini ma sababa ki ei erwes makkaage mushrikun bes dekeni emihon kaman e ilmu erina ki dini ilmu emihon ki baage hore kama emihon gos emihon ge gaatu ga masaratan olon filman vegen gos masaratan ehima emihon jawab di fori mi gota emihun jawab di fohuri mi gota adi emihun ebe huri makka ga mushri kunna bona fe hak gu rasul en nune ege sababun emihun nan oti duniya ge faada kole libifa fa bi sama yashtarun emihun e hasil kuru ecchek genu ba kamae ha dem yoti hem wa hak den annare insha allah ni wa ha da sual hore be ও এ না হুদ্দর ওদাই ফোন এই বাবর সাবে কারণ দা তুর মাতি গে বহর ওদাই পা মে আর হুদ্দ দে ব্যাফতি ওয়াজিব কর ব্যাফেন দু কল্লা কা এ হুদ্দ কর ব্যাফতি দা তুর এরিয়া রোদা দু কল্লুম এ ওয়াজিবেন নুন দা তুর এরিয়া রোদা দু কল্লুম এ না দা তুর মাতি গে রোদাই ফেনে দা তুর মাতি গে রোদাই ফেনে এমমে হারতে গে কে ফান মাজবুর করবি এই মক্কা ফতা হাগে দু হুগা এই বরদি গুদা তুরে রোদা তিব্বে বি হুরিয়া বেকালুম এ কে ফান ইসাস ওয়াডা গেম ফি এ বেকালুম বরবালি বেচ্চে কামা datruge warbalikan isaase jekama takulifa rabbodo wegen diyakama isaase me kalifano macchan ara wadaagen em huriha be karuna fenna gote kalifano fen fodu hippevi roda du kollevi adi asaw be karuna engevi roda du kolluma adi bay be karun tibbe roda du nu kollam wegen den e wagutu ga hadis ul kurabbi mi adu roda du nu kolla fe miha timan kalifano uradijje uradijje e du ho kane hen namas ehen halit tahu ga amar odai fun huddai bahuri baabur asabe kalun datur mati ga odai pa aisha tu fanu si pa ya aisha tu fanu dalu ni mi har timan na datur en unda gulen nu ne dem hom yak san hen nakan unda gulen nu swa ara aram ga ta ayro semi hon datur kore miyar muslimaku wakkan ko fi ki beno bunam muslimaku wakkan ko fi yar emi ben mani ei e farda islami hijab ku ber kuran islami hijab ku ber in wanata e hijab ala hor miha ku eno ba amale ko genne ei emi ha ga amale emi ha ge kusen ei e hijab ku kusen nun tai ki hama ego fadaim sa katum bulila mi hum dekene tum bulila for mi ak doge bes mun gennwan ena ka doge no se de ena wakka me kore gennwan ena ka bale ena krisin sa na gena kes kure kure vene tum buliga masal hen no nei ki ena bay mi mena ka e tum buliga masal e ke hama ego ta farda ko gen holi me ko bay mi hum farda ala gen no ba kan ta se kurani kur ege mane ki farda gen no ba kam en no ei ki e no ba ko deke mun ei te muslima ko misala kan no ba kam kure ma ki be islam din no ba no kuram bi islam din no ba kure islam dine nu ban nu anen mi hak quran nu ba kamet ge sababa kunne me ar muslimun wati hurha ribati akhlaqa hurha che du kol la foti ege mane ki islam din go hi kinun ta ama kuri ga sababe kan masulun ha mi islam dina ebe kalun ge ti mati daraje tan hasil kurav ba has waruge mi har usme ti muslim la ge ha mi har se ben islam din islam dine kun verien nu ya di islam din echen unyev ves nu ve madev ves nu ve ha ma islam din e boy mi hun nu bai mihun nubai ema egotan iulan tak kogen ei islami farda mihun kurmati ge benum wani aslu ege eti kuveri kuran farda kuveri kuran benum wani e miha en farda kuveri kuran benum wani e ki hanu baya kamen hai gatuga ei waran nu baya kamen ei hai gatuga e miha ta kuveri wanji hani farda ek kuveri enu ane farda ek kuveri enu ane nyar misalaka drogo etere kuran vegen farda ale miya ku drogo etere kuran dem misal ka yulan me kuri mono burga la hurmi ya ku drago etre ko fi e be no manes mono burga fa di he kuran mono burga ei kurek kan ha ma ko den e ala yagen e li manu ba kan tak kan kuraveni bale mono burga ala yagen tibi mi hun tanu ba kan tam mi kurani noni mujtama ko ehin afradun ta isna ala bur burga ek got kan ala mi hun tam mi tibi kuraji ne ta ka mi hun e kura fa shamal ta ka e nu fene lo la ka e nu fene lo la ka dem misaka muuno buruga kuveri kurang aslu haiga tuga beenum bani ei buruga ge kusennung ei kiye ei e buruga alae hori miha ge kushe buruga ge kusennung ei kiye ei e buruga alae hori miha ge kusen ei evves miha ku buddhi veriya ku bunegen wan haiga tuga muuno buruga ge kushe ke ei aslu beenum bani e gota wahaka fatura yagen e yam mista kun nuru han teri kuruwa nuru hun teri kuruwa beenum bani nafrat teri kuruwa না এই এনাই গাছটুগা মি তিন রক এগে হাল গুনি এনু এনায় এনায় মেতি ফাঁসন রক তাক মেতে দেবানি হি বেফা এনা এম বেগে সুমহান দেয় না বুনাউনি এই মাসালে এনু এই den sirrun kiyawar ehmmi hunna kyari gunna unda gunwa gota kiyanji yena ena ke amilla nafsan iwe gota den tiige de ni kon jawab wahake ki sirrun mahumuna kiyawen sirrun ta huri hana mahade kawes e sirrun imam miha tiwon imam miha ও মিহার এই দেন দেনওয়াজ গবি আমি মাসাল জাসান এম আমি হন না কি আকাম ইফাদা দেন ফিতনা সালাম টাকা কামা সে দান দেন এ বে ফলো কার সওয়াল কইলি মে গেন কোন মকসদ গত হেন কি আমি হার ইমাম মিহা তাফাত ইমাম মিহা আদি সিররুন কিওয়া নামাজ তো গস বাইং আয়াত মড মডং মামুন কুরি সফগতি বে মামুন নং ইবে বার কিয়ালং এই মুস্তাহাব sirrun kiya na mato gas bayan ay tan ibarun mustahab ay rasulullah sa mekan takura bay gota eh aguruan arbinege mihun nakanne gen ta guruan e mihun tan kor tartil ko kiyawani e akurtan evve makhraj tan oli enga qur'an enga qura masmunive ehenda gota kanno e bay be fulun hama guruan e kiyawa ham bala hattan tibe gen nuba ko swara gina mihun hama adive hama akur tafsil tab samahitan heri gota ka jaham e bade masakke qur'an jene islah kurave to masakke qur'an jene gota masakke nu korenwan ta islah ආ ඒ දෙන් ගුරුවාන කී අලුකම ගුරුවාන් කියවම කී හුරි හැමෙන්න කන්නේ ගැන තද දැන් කොම්ම මිය කුසේ නා කුල දාන වගේ වීම වර කොම මසක් එක් කුරන් ජීහනේ හොදාම් මහාර යතිත ගුරුවාන් දිවේ තර්ජමා වෙස් කියන් ජීහන දිවේ තර්ජමා යති ඔබ ආ විස්නා ලබ්බ මහාර ගුරුවාන කී අල්ලාහ් හිදායතේ ගොතුන් ඉන්සානියත බාවාලෙ විෆොයි කානුන කඩාන එම ඒ ඉංගින් ජීහේ භාගියතු හුරි හැමෙන්න සේක මාන මහාර දිවේ තර්ජමා මිසාර කාලගුණුන් ගතිරගම යති දෙම්වස් එව්වස් දිවස්සක මරුමුගේ කුරින් මිසාලක් ඒගෙන් වෙසෙච්ච බලයන් උලා දැන් මරුවෙන් ගොස්තෙන් කී කෙබුණාන එනම් මිසාක ෆුර්සතු ලිබෙජ්ජ එන ඇති බලයන් දැස් යත්තදබ්බර කුරන් කුරාන ගොති අෆලා යතදබ්බරූන අල්කුරාන අම් අලා කුලූබින් අක්ෆාලුහා අල්ලාහ්වයි කුරාන එමීහුම් මි කීති කුරාන තදබ්බර කො විස්නා ෆිකුරුන කුරණී හේජනුනී මියුන්ගේ හිතවගේ වනි තලෙන් එළොයි ෆයිජ්ජ එමා ඒ එබ ජිහේ අබ්විස්නා ෆිකුර කුරන් আদি හැම මාන කියාලි එකස් කම කුණු දාන එය ජීහන විශ්නා මි බුණනි කී කේතෝ එහෙම විශ්ස්තන් ජීහන මරුමුගේ කුරින් යති ෆුර්සතු ලිබෙ ෆදෙන් මිහන් කියාලා ෆාම මි උල මුන්දා ගෝ ඉංගේ සොහකම දෙකේ ඒගොතම් මරුවෙන් දාන්න කුජ්ජතේ නේන එබ්බස් කුජ්ජත අල්ලාහ් ගාදරතු දක්කාන එබ්බස් කුජ්ජතේ නේන න්‍යාර යති දිහි තර්ජමස් කියාලා හම එම්මෙන් ගයි මති ගේවති කීවෙ කාකාම දිවි කියන්ගේ කොම මියක කියන් එගේ නේ මසක්කෙන් නුකොත් තිබෙගෙන් අල්ලාහ් ගාදරත නුදේ එබ්බස් වේ හුලක් එබ්බස් මසක්කතෙන් නුකො දීන් හොද මට්ටකා ෆුරුසත් දෙවැහ මෙති දීන් හොද මට්ටකා හේවනසෙන් අඩවහ මට්ටකා ෆුරුසත් අල්ලාහ් දෙවැහ මෙති අන් ඉන්කාර කොන් ය ෆුරගස් දිනුන් ඒ කිබුරවරිකම් ගාලාමාතේ හිතරේ කිබුරවරිකම් වාමීහා අල්ලාහ් සුබ්හානහු තාලා සුවරුගය කන්නවත් දවන කම රසූලුල්ලාහ් සමහ හදීස් ලුක්රවණි ලා යදුල් ජන්නත මන් කාන ෆී ක්ල්බිහි මිස්කාල දරති මින් කිබර් එමිහ ගිහිතුක සර්රෙක් ගෙමින් බර කිබුරවරිකම් වාමීහා සුවරුගය කන්නවත් දවන අල්ලාහ් කිබුරුවරි කමෙන් ඒ මිපද නැසෙයෙන් ඉවර්ග තිමන්න ඒගේ ෆමිරුෙච්චේ මහමරන් ගලෙ තිමන්න බේන මන්නු නැතිච්චාට වහක කියාක ගොස එහෙන් තිමු ඒකොන් එදුරේ කාරින් මිහුන් කියේවි එසද වහගේ කියාල කුරාමි හුන් කුන්තාන් මිහුන් එදුරු වී දීන් එඟුනි කිහිනෙන් එමි හුන්නා මර කොම්මස් ෆරාතෙක් ෆරාතකුන්ත එගේනි කොම්මස් ෆරාතෙන් මෙදුර වෙගෙන් ඉගේනි කොම්මයාගස් දින්නු කියවයි දීනෙ වෙස්නේ ගේන එවස් ඉල්මේ දුනියා වී ෆන්නෙ වෙස් නු කියවයි කිනන් ආසල් කුරාන ගබුලෙන් නුකරගෙන එබ්බස් මිහ ගසි කුණ ගබුලෙන් නුකරාන එච්චෙන් හාසිල නුකරන්නේ ගේන මීහන් එඟුන කීනත් දීන් ඉල්හාම කොද් දෙවයි චනු නෙමි අල්ලාහ් එනගේ හිතු තෙරය දීන් ඉල්හාම කොද් දෙවයි චනු මිය මීහ මසක් කුරි මේති ලිබේන අල්ලාහ් කුර්ආන ගොති වහී කුර වහ වල්ලදීන ජාහදු ෆීනා ලනහදීන්නහම් සුබුලනා තිබන් අල්ලාහ් මා ගොති මං අල්ලාහ් මිදීන් හොද මට්ටක මාසේ කොෆි මිහ දීන් දක්කවාන මිතිබන් අල්ලාහ් මසක් කෙන්නු කරන්නු ලිබේන ඉල්හාම නුකොද් දෙවාන එහා මති වෙරි ඉන්සාන කුණෙන් මිතා එබ හොරිතා එහැම තිර ඉන්සානක් උනේ මතින් අල්ලාහ් සුබ්හානහු තාලා ඉල්හාම් කොත් දෙවාන එම් මසක් කික්කෝ ගෙන් දීන් ලිබේනි ඒ බැජි කොම්මස් මිය වර අස්සාවය කනු කියවා විදාල වි රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් අරිහුම් ඉල්මු මේ දීන් හාසිල කරවි එබේ කනු කිවෙන් තාබීබේ කනු හාසිල කරවි තාබීබේ කනු කිවෙන් තබා තාබීබේ කනු ඒ ගොතුන් ජීල කෆහු ජීල මිය තේ ඉල්මු හාසිල කොග්ගෙන් නෑ ඇස්සා හාමති මන්න මන්න කීන දීන් එන් කුනි මිහන් තිබෙගෙන් හම නමුග ඉස්ලාම් නැ කියන් කම කණු දානේ විස්නා විකුර කොල්ලව කොම්මේ බේපලක් වස් එක් ගොතකස් කම කණු දානේ මි ගොතක විස්නා ගන්න මි කොම්මෙච්ච කිවස් මි උගෙනගෙන් හාසිල වායච්ච මසක් එක් කරුම අංග වැටවති කොම්ම මියක වස් හම ඉඳමති ඔය ගේතරේගේ හුට්ට අල්ලාහ් හිදායතෙන් මියක නුදක්කවාන අදි හම මිය කොමලු තක් එක් කුරිය කසේ වස් කපුල වස් කරවාන අල්ලාහ් ඒති දිමාන වන් ඒ දෙක්කේවි ෆරාතුන්ගේ අමලත ගෙන්නේයි ෆරාතුන්ගේ දෙක්කේවි ගොතන් අමලත නුබහට්ටනිය ගබුලෙන්නවා කිතම් මේ බෑරමල කුරිය ඒගොතන් එබදේ කියාමෙද්ද හොග බෑරුමියෝ ආමිලතුන් නාසිබ තස්ලානාරන් හාමිය දුනියක වරබලි වන්දෙන් හේවමල කොෆ ගොස්පුම් මෑලි නරකය මේ කියා බඩ අවාජ්ජරිකා පුරවණ ගොති දුනියක වරබලි වන්දෙන් මිහාමල කුරේකම රසූලුල්ලාහ සම සුන්නතා ඛිලාෆ කුරී හුරි හාමල ගොසෙදී ඉපුම් මෑලි නරකය ගොස් ගියාමෙද්ද කොබේ කුරිය මාලත මුනේ ෆාක ෆෙම් ෆරුන් ඒයි එම රසූලුල්ලාහ සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් දෙකේ ගොතන් යාමලත කුරේ තමසක් කෙ කුරමි කොම්මෙ බේපලක් වස් හොදම් මසයි කොෆි හැම යගීන වස් අල්ලාහ් දෙවාන ගුරුවානුගේ අල්ලාහ්ගේ වාදෙන් හැම යගීන වස් දොගෙන්නවාන එම්මෙතෙ දුබහකි අල්ලාහ්ගේ බස් හොර එම්මෙතෙ දුබහකි එකලාංගෝ තී වාදු කුරවෑවා තිමන් අල්ලාහ්ගේ මේ දීන් හොද මට්ටකා මසයි කොෆි කොම්මෙ මීහකන් එදින් දක්කවා හුසිමේ මසයි කුරුම් බේනමන් මසකන කොෆි මීහකන් හිතාතනුලි බේන ema rasulullah sallallahu alaihi wasallam kan takura amar takura vigoi ekalaange hazratun ekalege fanu gennevi gotammi amar takura mejeni islam kama kiyasei rasulullah sallallahu alaihi wasallam allah ge hazratun genas tevi huriya kama ka amali gotun kiyama gatama meken islam kan de miya fenna gota tima fenna ondo te kaaba fanga kiba fenna gota dalilen nei ki vegen toti kan tatti kurani jawabe vesdi kannege den ge hisabun den kinen hadaan nurakkaatri masale masale miyaru ilmerin den ebahurtiga ehigot gotawa hakadakka bayin ilmerin vidalwani etiena commerce gotakan heda kollash ekko eti kon heda kollash den misalaka ena visnunu wagutum ferigen ena islahu ekan du kollafiya den falahuma salaf eden libe furetti masene benun kuria sena libe furetti ena masene benun kuria kas den ekama ko ek eves fasan itur kokgen wana yakun eves ilmerin vidalwa gote deng emi hege tagwar kan ei misal ke ekko du baina beenu men nuwe misal ke en haran emme dar pocche sena tu ga baen da ka e du baenu ei na ge masale ei na ge tagwar kan ei ai fardu namada kunu kiyena sunnen namada ho kura vena kamel mer mi dalan sunnen namada ga sunnen namada misal ke damu namada ga den saavitu tarawis namada ga aisha tu gefanu e bhori e kalifanu ge alu labba e gotakan ta kurwa e hitu dasnomi e tarawih ge murad ke sudi ko kiye won den hitu dasnomi yakak kine di ko kiye wan e nun goten ni na ne na ka e ma gurwan hitu dasnomi ha tarawih namadu ge balagen kiye vitan kama ilmer mi da alu wan e aisha tu gefanu ge amal pula balla wa mihar ei enage marbali kam gawanya ei ena marug sakara heula fami kam gawanya ei ena marug sakara ei mu'minaku hagigi mu'minaku heula fami haku hama hur ela fa marwa gen nu daan ei kulli marun rakkater mang edi fe be rasulullah sallallahu kulli marun ema ei annane musiba etake marbaiya marbali ei den e musiba etake annane e ma marug sakara mu'minun nang e marug sakara den adika afar nang be shamil wi adi ma gina marwa ba kutike furana ippe uma takulif takai huri ha chaka afar nang ba kafar na shamil we ba ichi e ha marug sakara de tere ga dan sakara de murad ki taklif sakara de maana ki taklif waja'at sakratul maut bil haqq qur'an ko allah ikra ai e deme duga e ba kutuge e jihe ha takulif tang e marug sakara marbali kamugawanya miskitun nikun nairu seba miskita na allahumma aftah li abwaab rahmatika nikun nairu allahumma inni as'aluka min fadlik aaye kandaalu ga hori dua kiyan kama kunu daan ama e hori egota furtam bange furtam far bange deni den gamai sunnaten nirwati sunnaten nidda turari maaf fatis namadu ge sunna fiya fatis namadu ge sunna rasulullah sallallahu alaihi wasallam dulen nukurabba da turagge mati ga aves ei fatis namadu ge sunna maikkam bodu vegen bi ma e sunnatu ge maikkam waram ma ei hadis ukara rakaat al fajri khairum min ad dunya wa ma fiha fatis samadu ge sunnatu ge derakwata ki duniya duniya ge waha ichche kore hyo kam bodu gen wa derakwata emma e derakwen kale fan dulen nukura ba da turmati ga sema da turmati ge se derakwai kurma ki ye de gen ba kam আর সুন্নাত তাও গেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতর মাতিয়া কোরাবা ফানি এ ভিতরিয়া ভিতরি দেন কোরাবি দামন মাদম সা কাবাই দেন আনেমি ফাতসামাদু ই সুন্নাতু গেরা কোয়াই এ দাতর মাতিয়া কা দে ফা সুন্নাত নামাত তাও গেতে কোরাবা ফা নামাত তাং এ না আ ভিতরিয়াস দু কোরাবা ফেন আইগোতক গিনা কে রিফান কুরবানি পাতি সমাদা কে আরকো আ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আ বাদাল লগা হাইয়াল সালা কে বাদাল লগা ইয়া হাইয়াল আল ফালাহ কে বাদাল লগা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ এ কালিমা ইনি দেন আসসালাতু খায়রু মিনান নাওম হামা আসসালাতু খায়রু মিনান নাওম মা আডো হামি আস কি আন হামা কানি তাফাত ইনি হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ এ ইতুর ইতুর বাইং এ গেনাইং ইতুর দালিলেন আসে হামা আসসালাতু খায়রু মিনান নাওম এহেন ওতি সদাক তাকাই তে দুবো না ফিয়ে দেন আমিল লে দেন এ বহুর দেন আমিল লে কার কালিমাতা আ বারাত কালিয়াদি বারিয়া গেম বেজ্জা না কালিয়া মিহার বারিয়া বেজ্জে মাসানেতে না কালিয়া ফরদ আদাবি কালিয়া ওয়াজিব আদাবি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক